পিস টিভি বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي في أضاء الله دربي يا هنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السمائي عرفت الله ربي حلو حلو حلو حياتي السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক সূরা তাহার আয়াত নম্বর 63-64 আর এর আগে পরে আয়াতগুলিতে মূসা আলাইহিস সালামের ঘটনা যা ফিরাউনের সাথে ঘটেছে তার কিছু অংশ বর্ণনা করেছেন। মহান আল্লাহ এরশাদ করছেন ফিরাউন এবং ফিরাউনের অনুসারীদের সম্পর্কে যে তারা বলেছিল মূসা এবং হারুন আলাইহিমাসসালামকে যে এই দুইজন হচ্ছে জাদুকর, এরা তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায় এবং তোমরা যে ভালো আদর্শের ওপর রয়েছ সেই আদর্শ থেকে তোমাদেরকে সরিয়ে দিতে চায়। সুতরাং এই অবস্থায় মূসাকে ছেড়ে দেওয়া হবে না। ফাজমেউ কাইদাকুম, সুতরাং তোমরা তোমাদের কৌশলকে মজবুত করো। সুম্মা আতুসাফা, তারপরে সারিবদ্ধ হয়ে উপস্থিত হও। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইস্তাআলা, আর আজকে সেই ব্যক্তি সফল কাম হবে, তারাই সফল কাম হবে যারা বিজয়ী হবে। অর্থাৎ যে জাদুকরদের প্রতিযোগিতা মূসা আলাইহিস সালামের সাথে, এ সম্পর্কে ফিরাউন এবং ফিরাউনের অনুসারীরা বলল যে আজকে তারাই সাফল্য লাভ করবে যারা বিজয় হাসিল করবে। সুতরাং এই বিজয় অর্জন করতেই হবে। তারপরে তারা বলল মূসা আলাইহিস সালামকে সম্বোধন করে, কালু ইয়া মূসা, তারা বলল হে মূসা, ইম্মা আনতুল কিওয়া ইম্মা আন নাকুনা আউয়াল মান আলকা। আচ্ছা, এই প্রতিযোগিতা ঠিক আছে, শুরু হতে যাচ্ছে, আগে তুমি নিক্ষেপ করবে লাঠি আর তোমার জাদু দেখাবে না আমরা জাদু শুরু করব? মূসা আলাইহিস সালাম বললেন না, তোমরাই করবে। এতে বড়ই রহস্য রয়েছে, যাতে করে যা কিছু তাদের জাদুর ক্ষমতা দেখাবার দেখিয়ে দিক, আর তা দেখে নেওয়ার পরে যখন মূসা আলাইহিস সালামের মুজেজা প্রকাশ পাবে আর সেই মুজেজার মাধ্যমে এই জাদু ধূলিসাৎ হবে, তখন সত্য প্রতিষ্ঠিত হবে আর বাতিল নিশ্চিহ্ন হবে, লোকেরা ভালো করে উপলব্ধি করতে পারবে। এই জন্য মূসা আলাইহিস সালামকে যখন তারা বলল ইয়া মূসা, হে মূসা, ইম্মা আনতুল কিয়া, তুমি নিক্ষেপ করবে তোমার জাদু, ওয়া ইম্মা আন্নাকুন আউওয়ালা মান আলকা, নাকি আমরা প্রথম নিক্ষেপ করব, জাদু শুরু করব, কালাবাল আলকু, মূসা আলাইহিস সালাম বললেন বরং তোমরাই তোমাদের জাদু দেখাও, তোমাদের যা কিছু আছে নিক্ষেপ করো। ফায়জা হেবালহুম ওয়াইসিহুম ইউখাইয়ালু ইলাইহি মিন সাহরিহিম আন্নাহা তাসআ, সেই সময় তাদের রশিগুলি, হাবল মানে রশি, ওর জামা বহু বচন হচ্ছে হেবাল, তাদের রশিগুলি আর তাদের লাঠিগুলি, ইউখাইয়ালু ইলাইহি, মূসা আলাইহিস সালামকে লাগছিল, তার ধারণা হচ্ছিল মিনসে রহিম, তাদের জাদুর কারণে যে আন্নাহাত আসা, সেগুলি ছুটাছুটি করছে, দৌড় দিয়ে আসছে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে জাদুতে আসল জিনিসের মধ্যে কোনো রকমের, আসল যে রূপ, আসল জিনিস, তাতে কোনো রকমের রদবদল হয় না, আসলটা ঠিক থাকে, কিন্তু মানুষকে দেখে লাগে যে এইরকম হয়ে গেছে, আসল মর্মে কোনো রকমের পার্থক্য হয় না, সেটা আসলই থাকে। যেমন মাটির গুলি করে রসগোল্লা আপনারা দেখেছেন ছোটকালে জাদুঘরদের এসব তামাশা, আর আজকালও বিভিন্ন শহরে গ্রামে গঞ্জে আমাদের দেখা যায়। এতে সেই মাটি রসগোল্লাতে রূপান্তরিত হয়নি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে, মানুষকে জবাই করে দেখাচ্ছে, আসলে মানুষকে জবাই করা হয়নি, আপনাকে দেখতে লাগছে ওই রকম। কোরআনে কেরিম এই বিষয়টিকে স্পষ্ট করেছে, ইয়ুখাইয়ালু ইলাইহি, মুসা আলাইহিস সালামের খেয়ালে হচ্ছিল, মুসা আলাইহিস সালামকে এইরকম লাগছিল, ধারণা হচ্ছিল তাদের জাদুর কারণে, যেহেতু জাদু করে দেওয়া হয়েছে এই লাঠি এবং রশিগুলিতে, সুতরাং আন্নাহা তাসা, সেগুলি দৌড় দিয়ে আসছে, বড় বড় সাপ হয়ে ছুটে আসছে। ফাউজাসা ফি নাফসিহি খীফাতা মুসা, তখন মুসা আলি সালামের মনে ভয় সঞ্চারিত হইল, ভয় লাগলো, স্বাভাবিক এটা, কারণ মুসা আলি সালাম মানুষ ছিলেন। যদিও তার এই বিশ্বাস হয়নি যে এগুলি সাপ, বরং এগুলি যে লাঠি আর রশি ছিল আর এগুলো সাপে রূপান্তরিত হয়েছে আর এটা জাদুর কীর্তি সব বুঝছেন তিনি, কিন্তু মানুষের প্রকৃতি হচ্ছে যে ভয়ঙ্কর কোনো জিনিসকে দেখলে একটু ভয় লাগে, এই ভয়টাই হয়েছিল মুসা আলি সালামের অন্তরে। কুলনা, আল্লাহ বলছেন, আমি তখন বললাম, লা তাখাফ মুসা, ভয় করিও না, ইন্নাকা আনতাল আলা। তারপরে আর একটা ভয়ের দিক ছিল, সেটা হচ্ছে যে এই যে এত জাদু দেখালো, এই জাদুকে আমার লাঠি দ্বারা দমন কিভাবে যে করা হবে, এর পরিণাম যে কি হবে, যদিও আল্লাহ জয়ী করবেন, তারপরেও কিভাবে যে এটা হবে এ সম্পর্কে তিনি কল্পনা জল্পনা করছেন, তো একটা আশঙ্কা তো আছে, এই ভয়টাকে বোঝানো হয়েছে। আল্লাহপাক বললেন, তুমি ভয় করিও না, ইন্নাকা আনতাল আলা, নিশ্চয় তুমি ওপরে থাকবে, মানে তুমি বিজয় লাভ করবে। আল্লাহপাক তাহলে ভবিষ্যৎবাণীও করে দিলেন যে বিজয় নিশ্চিত তোমার। ও আলকে মাফি আমিনেক, এখন তোমার ডান হাতে যা আছে তুমি ফেলে দাও, নিক্ষেপ করো, তোমার এই যে মজেদার লাঠি তুমি নিক্ষেপ করো। তালকাফ মাসানাউ, এই লোকেরা, এই জাদুকররা যা কিছু করেছে, এই যে জাদু করেছে আর দেখাচ্ছে জাদুর দৃশ্য, সবগুলিকে তোমার এই লাঠি গিলে ফেলবে। ইন্নামা সানাউ কায়দু সাহির, নিশ্চয় যা কিছু এই জাদুকররা করেছে এগুলি হচ্ছে জাদুকরের কৌশল মাত্র, ষড়যন্ত্র, কৌশল, এই অর্থে ব্যবহার হয়ে থাকে কায়দ শব্দটি, তো এগুলি হচ্ছে জাদুর কৌশল মাত্র, আর কিছু না। ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, আর যেখানেই থাকুক না কেন জাদু, আর যেমন অবস্থায় থাকুক না কেন জাদুকর সাহির, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, আর জাদুকর যেখানেই থাকুক না কেন, আর যেই অবস্থায় থাকুক না কেন, আর যেমনই জাদু দেখাক না কেন, কোনোদিন সে সফল কাম হবে না, জাদুকর কখনো সাফল্য লাভ করবে না, শেষ পরিণাম জাদুকরদের খারাপ, না দুনিয়া তাদের সুন্দর হয় না পরকাল সুন্দর হয়, ইহকাল পরকাল সব কিছুই তারা নষ্ট করে, কারণ জাদুর কাজ হচ্ছে কুফুরি কাজ, কুফুরির কাজ, এতে শয়তানের গোলামি করতে হয়, শয়তানের পুজো করতে হয়, এছাড়া জাদু হয় না। এজন্য জাদুর শিক্ষা, জাদুর প্রয়োগ, জাদু কাউকে দিয়ে করানো, যা আমাদের দেশে প্রচলিত আছে বানমারা ভাষা দিয়ে, এসবের সাথে সংশ্লিষ্ট যতগুলি ব্যক্তি আছে সবগুলি কুফরি এবং শিরক করে, যে জাদুর শিক্ষা দেয় অথবা জাদু করে, কবিরাজ, ওঝা, কুফরি করলো, মুশরিক, কাফের, শির কুফরি ছাড়া জাদু হয় না। যারা করালো, কেউ গেল যে এই দুইজনে মহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার জাদু করে দে, আর না এদের খুব ভালোবাসা আছে, এদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করার ব্যবস্থা করে দেন, যতগুলি লোকের সম্পর্ক থাকবে যে কোনো জাদুর সাথে তারা সকলেই কুফরি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন, আমা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু, সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি কখনো, তিনি আল্লাহর নবী ছিলেন এবং তিনি তো জাদুর কাজ কখনো করেননি, জাদুর দ্বারা তার রাজত্ব চলেনি, জাদুর দ্বারা তার জিন আর বাতাস আর পশু পাখির ওপর রাজত্ব ছিল না, বরং এটা আল্লাহ পাকের দান ছিল। ওয়ালাকিন্নাস শায়াতিনা কাফারু, তবে শয়তানরা কুফরি করেছে, কাফির হয়েছে। কেন শয়তানরা কাফির হয়েছে? ইউ আল্লেমুন আন্নাস আস-সিহর, কারণ তারা মানব জাতিকে, সেই যুগের লোকেদেরকে জাদুর শিক্ষা দিত। তাহলে বোঝা গেল জাদুর শিক্ষা লাভ করা, জাদু বিদ্যার প্রয়োগ করা, জাদু কাউকে দিয়ে করানো, সবগুলি হচ্ছে শিরক আর কুফরি কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন, ওয়ালা ইউফলিহু সাহিরু হাইসু আতা, জাদুকর যে অবস্থায় থাক না কেন কখনো সফল কাম হবে না। যখন জাদুকরদের জাদুগুলিকে মুসা আলি সালামের লাঠি গিলে ফেলল, তখন জাদুকররা বুঝতে পারল যে মুসার জাদু নয়, যদি মূসা আলাইহিস সালামের জাদু হইতো তাহলে কখনো আমাদেরকে হারাতে পারতো না। তাহলে এমন কোন শক্তি আছে যেই শক্তি আমাদের কাছে নেই। সুতরাং মূসা আলাইহিস সালামই হক পথে রয়েছেন। ফাউলকিয়া সাহারা তো সুজ্জা দেন, যখন এই ইয়াকিন দৃঢ় বিশ্বাস তাদের হয়ে গেল যে মূসা আলাইহিস সালাম সত্য পথের পথিক, সেই সময় জাদুকররা সেজদাই অবনত হয়ে গেল, সেজদাই লুটিয়ে পড়ল। কালু তারা বলল আমান্না বি রব্বি হারুন ও মূসা, আর আমরা মূসা আর হারুনের পালনকর্তার প্রতি ইমান নিয়ে আসছি, বিশ্বাস করছি, আমরা মমিন হয়ে যাচ্ছি। তখন ফেরাউন তো হতভম্ব, ফেরাউন বলল আমান্তুমলাহ কালা, ফেরাউন বলল আমান্তুমলাহু কাবলান আযান লাকুম, কি তোমাদেরকে আমি অনুমতি দিয়েছি এই কাজ করার? এই সিদ্ধান্ত কোত্থেকে নিলে? আমার কাছ থেকে অনুমতি নেওয়ার পূর্বেই তোমরা এই ইমানের সিদ্ধান্ত নিলে? ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এরপরেও জনসাধারণকে দেশবাসীকে এই ফেরাউন প্রতারিত করতে চাইছে, ধোকা দিতে চাইছে, বেকুব বানাতে চাইছে, বুঝতে পেরেছি। ইন্নাহু লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহর, এই তো তোমাদের বড় গুরু, মূসাই হচ্ছে তোমাদের গুরু যে তোমাদেরকে জাদু শিখেছে, আসলে তোমাদের ওস্তাদ, এই জন্য ওস্তাদের তো কথা মানবে, তার তো আনুগত্য স্বীকার করবে। ফালা ওকাত্তি আন্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফ, শুনে রাখো তোমাদেরকে ছেড়ে দেবো না, অবশ্যই অবশ্যই তোমাদের হাতগুলিকে আর তোমাদের পাগুলিকে উল্টো করে আমি কেটে দেবো, ডান হাত হলে বাম পা আর বাম হাত হলে ডান পা, এ হচ্ছে মিন খিলাফ, উল্টো করে কেটে দেবো, একটি হাত একটি পা, এইভাবে তোমাদের হাত পাকে কেটে দেবো। বলা ওসাল্লেবান্নাকুম ফি জুজুই নখল, আর খেজুর গাছে তোমাদেরকে শুলে চড়াবো। ওয়ালা তাআলামুন্না, আর অবশ্যই বুঝতে পারবে তখন আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, আমাদের মধ্যে কে বেশি প্রবল শাস্তি দিতে পারে, কঠোর শাস্তি দিতে পারে, আর কার শাস্তি হচ্ছে দীর্ঘ বা স্থায়ী, যেই শাস্তি তোমাদের ওপর আসবে। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কথা কাজকে কবুল করেন। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। মুজফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনা। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার আয়াত নম্বর 72 ইরশাদ করছেন, এ জাদুকরদের কথা যারা ইমান নিয়ে এসেছিল মূসা আলাইহিস সালামের ওপর, তখন তাদেরকে হুমকি দিয়েছিল ফেরাউন শাস্তির, সেই সময় এই জাদুকররা যারা তওবা করে মুসলিম হয়েছিল, মমিন হয়েছিল, তারা উত্তরে বলেছিল লান্নু সেরাক আলামা যা আনা মিনাল বাইয়ানাত, হে ফেরাউন, আমাদের কাছে যে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে গেছে যে মূসাই সত্য পথের পথিক, এর ওপর তোমাকে তোমার কথাকে কখন আমরা প্রাধান্য দেব না, তোমার কথা মানতে পারি না। ওয়াল্লাযী ফাতারানা, আর সেই সত্তার ওপর তোমার কথাকে প্রাধান্য দেব না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই একটি তাফসির। তাহলে ওয়াল্লাযি ফাতারানা, এই ওয়াও আকফের জন্য, আরবি গ্রামারে যারা বুঝেন তাদের জন্য বলছি। আর কোন কোন তাফসির কারগণ বলেছেন যে ওয়াল্লাযি ফাতারানা, এই ওয়াও শপথের জন্য। তাহলে অর্থ হবে যে সুস্পষ্ট দলিল প্রমাণ আমাদের কাছে এসে যাওয়ার পরে হে ফেরাউন, তোমাকে অগ্রাধিকার কখনো দেব না, তোমার কথা মানতে পারি না। ওয়াল্লাযি ফাতারানা, সে আল্লাহর শপথ করেছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ শপথ করে বলছি। ফাকজে মা আনতা কাজ, সুতরাং তুমি যা করার করো, তুমি যা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নাও। ইন্নামা তাকজি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুমি একমাত্র সিদ্ধান্ত নিতে পারো বা কর্তৃত্ব খাটাতে পারো এই পার্থিব জগতে। তোমার ক্ষমতা আমাদের মত পর্যন্ত চলবে, এই দুনিয়াতেই চলবে, তারপরে আর তোমার ক্ষমতা চলবে না, আর কি করে নেবে আমাদের। ইন্না আমান্না বি রাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর ওয়াল্লাহু খায়রু ওয়া আবকা, নিশ্চয় আমরা আমাদের প্রতিপালকের প্রতি ঈমান নিয়ে এসেছি যাতে করে আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তিকে মাফ করে দেন। ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, আর যেই জাদুর জন্য তুমি আমাদের ওপর জবরদস্তি করেছো, জাদু করতে বাধ্য করেছো, তাও যেন আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। ওয়াল্লাহু খায়রু ওয়া আবকা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ এবং তিনি স্থায়ী। তারপরে মহান আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাহু মাইয়াতি রব্বাহু মুজরিমান, নিঃসন্দেহে জেনে রাখো যেই ব্যক্তি তার প্রতিপালকের সামনে হাজির হবে অপরাধী হয়ে, যে কোনো অপরাধ করুক, শিরকের কুফরির অপরাধ করুক, আর আল্লাহ পাকের ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার অপরাধ করুক, হারাম নিষিদ্ধ কাজ করার অপরাধ করুক, আখলাক চরিত্র নষ্ট করার অপরাধ করুক, আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি তার রবের সামনে হাজির হবে অপরাধী হয়ে, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য জাহান্নাম রয়েছে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে না মত আসবে, সেখানে মৃত্যুবরণ করবে না, মতের আকাঙ্ক্ষা করবে জাহান্নামে কিন্তু কখনো মত আসবে না, ওয়ালা ইয়াহইয়া, আর সেখানে জীবনের মতো জীবনও পাবে না। এর মানে এই নয় যে হায়াতও থাকবে না মত থাকবে না, বরং এর অর্থ হচ্ছে মত হবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীর অন্যান্য হাদিসে, যে জান্নাতিরা জান্নাতে যখন চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পশুর আকারে মতকে নিয়ে আসবেন জান্নাত জাহান্নামের মাঝখানে, আর ডাক দিবেন ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতিরা দেখো, হে জাহান্নামীরা, ইয়া আহলান নার, হে জাহান্নামীরা দেখো, একে আমি জবাই করেছি, এটা হচ্ছে মত, মতকে আজকে জবাই করে দিলাম। খুলুদুন ফালা মত, চিরকাল থাকবে যে যেখানে আছো, আর কোনো মত আসবে না, জাহান্নামে জ্বলবে জ্বলবে জ্বলবে, কোনোদিন মত আসবে না, জান্নাতে চিরকাল অবস্থান করবে, কখনো মত স্পর্শ করবে না, জান্নাতীদের খুশির শেষ থাকবে না, আর জাহান্নামীদের শোকের ছায়া নেমে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেছেন যে সেখানে মত হবে না জাহান্নামে। ওয়ালা ইয়াহইয়া, হায়াত প্রান্ত আছে, কিন্তু এই হায়াত কত লাঞ্ছনাকর হায়াত, এই জীবন কত লাঞ্ছনা আর শাস্তির জীবন, সুতরাং এ কোনো জীবন হইল? পশু পাকে নিকৃষ্ট আল্লাপাকের প্রাণীর জীবনের চাইতে ভালো? আল্লাপাক তারপরে বলছেন মমিনদের কথা, অমাইয়াতে হি মুমিনান কাদ আমেলা সালিহাত, আর যেই ব্যক্তি আল্লাপাকের কাছে ইমানের অবস্থায় আসবে মমিন হয়ে, কাদ আমেলা সালিহাত, আর সে সৎকাজগুলি করেছে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে আদ দারাজাতুল উলা, উচ্চ মর্যাদা আল্লাহ পাকের কাছে, জান্নাতে তাদের জন্য বহু মর্যাদা রয়েছে, আর বড় উচ্চ মর্যাদা রয়েছে, জান্নাত ও আদন, তাদের জন্য স্থায়ী জান্নাত সমূহ রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে, খালেদিন আফিহা, সেখানে চিরকাল থাকবে, ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, আর এ হচ্ছে প্রতিদান ওই সব লোকের যারা আত্মার পরিশুদ্ধি করবে, যারা পাক পবিত্র হবে, নিজের অন্তরকে শিরক কুফরি হিংসা বিদ্বেষ আর অন্তরে যে সব পাপ অন্তরে হয়ে থাকে মানুষের আল্লাহর ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে, সেসব থেকে কুপ্রবৃত্তির অনুসরণের কামনা বাসনা, তারপরে সংশয়ের ব্যাধি, এসব অন্তরের ব্যাধি, এসব থেকে যারা অন্তরকে পাক পবিত্র করলো, যারা নিজের জীবনকে পাপ থেকে মুক্ত করলো, এরা হচ্ছে তাজাক্কা, আর তাদের প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু দারাকা ওয়ালা তাখশা। এখান থেকে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামের জীবনের আরেকটা দিক উল্লেখ করেছেন, তা হচ্ছে মুসা আলি সাল্লাম এখন মিশর ছেড়ে তার বংশধরকে বনি ইসরায়েলদেরকে নিয়ে বিদায় হয়ে যাচ্ছেন এই জালেমের কবল থেকে বাঁচার জন্য। আর সামনে আসবে সমুদ্র লোহিত সাগর, সেটা নীল নদ ছিল না, বরং সেটা ছিল লোহিত সাগর। এটা হচ্ছে গবেষক মুফাসসিরিনদের মত। তো সামনে যখন চলে আসলো সমুদ্র, আর পিছন দিকে তাড়া করে জানতে পারলো ফেরাউন যে মুসা তার বংশধরকে নিয়ে তো সুরক্ষিত স্থানে চলে যাবে, তাহলে এদেরকে তো আর দাস দাসী বানাতে পারবো না, এদের প্রয়োজন রয়েছে। তারপরে এরা এইসব অপরাধ করে দেশ থেকে চলে যাবে, যেটাকে ফেরাউন অপরাধ মনে করতো। আল্লাহ পাকের ইবাদত বন্দী করা, ফেরাউনকে রব প্রভু বলে স্বীকার না করা, এগুলি ফেরাউনের কাছে অপরাধ ছিল। সুতরাং তাড়া করে আসলো ফেরাউন সৈন্য সামন্ত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হক বাতিলের চূড়ান্ত ফয়সালা করলেন, যেটা ছিল মুহাররমুল হারাম মাসের 10 তারিখ আশুরার দিন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী সহিহ মুসলিমের আর অন্যান্য কিতাবে সহিহ হাদিস রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আওহায়না ইলা মুসা, নিঃসন্দেহে আমি মুসা আলাইহিস সালামকে ওহি করেছিলাম, আন আসরে বি ইবাদি, আমার বান্দাদেরকে বনি ইসরায়েলদেরকে রাতারাতি তুমি নিয়ে চলো, ফাযরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা, আর তাদের জন্য সমুদ্রে শুকনো রাস্তা তৈরি করে নাও, লা তাখাফু দারাকা ওয়ালা তাখশা, আর ভয় করবে না তুমি যে তোমাকে ধরে ফেলবে দারাকান, ফেরাউন ফেরাউনের সেনাবাহিনী ধরে ফেলবে, এই ভয় করে, ওয়ালা তাখশা, আর কোনো রকমের তুমি ভয়ে ভীত হইও না। ফাতবাহুম ফিরাউন বে জুনুদহি, তখন ফেরাউন তাদেরকে তাড়া করে আসলো, তাদের পিছনে ছুটে আসলো বে জুনুদহি তার সেনা সামন্ত নিয়ে। ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম, তখন সমুদ্র তাদেরকে ঢেকে ফেলল, মানে সমুদ্র তাদেরকে ডুবিয়ে দিল, চড়াও করলো তাদের ওপর, মা গাশিয়া এমনভাবে যে তাদেরকে একেবারে ডুবিয়ে ধ্বংস করল। ঘটনা এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলি সাল্লামের জন্য রাস্তা তৈরি করে দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ কুদরতে এই মুজিজা, শুকনো রাস্তা দুই দিকে পানি থেমে গেল, শুকনো রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলি সাল্লামের লাঠি মারাই, আর মুসা আলি সাল্লাম তার দলের লোকদেরকে মুমিনদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে ওপারে চলে গেলেন। ফেরাউন যখন কাছে আসলো সেনাবাহিনী নিয়ে, দেখলো রাস্তা তো শুকনো আছে, আর এই রাত পালিয়ে যাচ্ছে, এদেরকে ধরতে হবে, ঝাঁপ দিল, রাস্তা তো আছেই শুকনো রাস্তা, কল্পনাও করতে পারিনি যে এই রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি মুমিনদের জন্য তৈরি করেছেন, এটা অবাধ্যদের জন্য কাফেরদের জন্য নয়, তাদের ওই অধিকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পানিকে হুকুম করলেন যে পানি এখন তুমি আপন গতিতে চলতে শুরু করো, আর তোমার বাধা নেই আপন গতিতে চলতে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করে দিলেন ডুবিয়ে। ও আদাল্লা ফেরাউন ও কওমাহু আমা হাদা, ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করেছিল, সঠিক রাস্তা দেখায়নি, কুপরামর্শ দিয়েছে, বিভ্রান্ত করেছে। ইয়া বানি ইসরায়েল, হে ইসরায়েল গোত্রের লোকেরা, কাদ আনজাইনাকুম মিন আদুউবিকুম, এখন আল্লাহ পাক বনি ইসরায়েল মুমিনদেরকে নিয়ামত স্মরণ করাচ্ছেন আল্লাহ পাকের, আর বনি ইসরায়েল যারা তারপরে এসছে তাদেরকেও স্মরণ করানো হচ্ছে, মুসা আলাইহিস সালামের পরে যে বংশধর ইসরায়েল গোত্রের লোকেরা এসে তাদেরকে যে তোমাদের পূর্বপুরুষদেরকে তোমাদের বাপদাদাদেরকে যেসব নিয়ামত দিয়েছিলাম সেসব নিয়ামত স্মরণ করো, সুতরাং তোমরা কুফরি করবে না, আল্লাহ পাকের অবাধ্য হবে না, তোমাদের নবী ভবিষ্যৎবাণী করেছেন, তাওরাত ইঞ্জিলে ভবিষ্যৎবাণী রয়েছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আগমন করবেন, আর তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য আসবেন, সুতরাং এটাকে অস্বীকার করবে না, যদি এটা অস্বীকার করো তাহলে কুফরিতে নিমজ্জিত হবে, কখনো মুক্তি পাবে না। তাই আল্লাহ পাক ইরশাদ করছে, ইয়া বানি ইসরায়েল, হে ইসরায়েল গোত্রের লোকেরা, কাদ আনজাইনাকুম মিন আদুবিকুম, নিশ্চয় তোমাদেরকে আমি মুক্তি দিয়েছিলাম তোমাদের দুশ্মন থেকে, ওয়া ওয়াদনাকুম জানিবাত তুরিল আইমান, এবং তুর পর্বতের ডান দিকে তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছিলাম যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডেকে তাওরাত দেবেন, আর দিয়েছেন আল্লাহ পাক, ওয়া নাযালনা আলাইকুম মান্না ওয়াসসালওয়া, আরো অনুগ্রহ করেছিলাম যে তোমাদের উদ্দেশ্যে মান এবং সালওয়া আসমান থেকে নাজিল করেছিলাম। মান সালওয়া, মান এক ধরনের ছিল হালুয়া জাতীয় খাবার যা আল্লাহ পাক আসমান থেকে নাজিল করতেন, প্রতিদিন সকালে আসতো, আর বিনা মেহনতে এবানি ইসরায়েলদেরকে আল্লাহ পাক বেশ কিছুদিন এই রিজিক দান করেছিলেন, কিন্তু তারা যখন এই রিজিকের অপব্যবহার করলো আর এই রিজিক সম্পর্কে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করল না, অবাধ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত ছিনিয়ে নিলেন। ওয়াসালওয়া এবং সালওয়া এক ধরনের পাখি, যেই পাখিগুলি সকাল সকাল প্রতিদিন আসতো, আর আল্লাহ পাক বললেন যে তোমাদের যতটা প্রয়োজন ততটা তোমরা পানাহার করো।